সূরা আল হিজর বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন আলিফ লাম রা ইহা আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআনের আয়াত এমন একটা সময়ের আগমন খুব বেশি দূরের ব্যাপার নয় যখন আজ যাহারা অস্বীকার করিয়াছে তাহারাই অনুতাপ ও আফসোস করিয়া বলিবে হায় আমরা যদি অনুগত হইয়া মানিয়া লইতাম তুমি ইহাদিগকে পরিহার করো ইহাদিগকে পানাহার ও স্বাদ আস্বাদন এবং গাফলতিতে ডুবাইয়া রাখুক মিথ্যা আশা আকাঙ্ক্ষা অতি শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমরা ইতিপূর্বে যে জনবসতিকেই ধ্বংস করিয়াছি উহার জন্য কর্মের এক বিশেষ অবকাশকাল লিখিয়া দেওয়া হইয়াছিল কোন জাতি না সিও নির্দিষ্ট সময়ের পূর্বে ধ্বংস হইতে পারে না উহার পরে নিষ্কৃতি পাইতে পারে এই লোকেরা বলে হে সেই ব্যক্তি যাহার প্রতি জিকির নাজিল হইয়াছে তুমি নিঃসন্দেহে পাগল তুমি যদি সত্য হইতে তাহা হইলে আমাদের সম্মুখে ফেরেশতাদিগকে কেন লইয়া আসো না আমরা ফেরেশতাদিগকে শুধু শুধু নাজিল করি না তাহারা যখন অবতীর্ণ হয় তখন মহাসত্য সহকারে অবতীর্ণ হয় অতঃপর লোকদিগকে আর কোন সুযোগ অবকাশ দেওয়া হয় না এই জিকির ইহাকে আমরাই নাজিল করিয়াছি আর আমরা নিজেরাই ইহার হেফাজতকারী হে মুহাম্মদ আমরা তোমার পূর্বে অতিক্রান্ত বহু জাতির মধ্যে নবী রাসূল প্রেরণ করিয়াছি কখনো এমন হয় নাই যে তাহাদের নিকট কোন রাসূল আসিল আর তাহারা তাহার প্রতি ঠাট্টা বিদ্রুপ করে নাই অপরাধী লোকদের হৃদয়ে তো আমরা এই জিকিরকে এমনি ভাবে প্রবিষ্ট করাইয়া দেই তাহারা ইহার প্রতি ইমান আনে না প্রাচীনকাল হইতে এই প্রকৃতির লোকদের এই নীতি চলিয়া আসিতেছে আমরা যদি তাহাদের প্রতি আসমানের কোন দুয়ারও খুলিয়া দিতাম আর তাহারা দিনমানে উহাতে আরোহণ করিতে থাকিত তখনও তাহারা ইহাই বলিত যে আমাদের চক্ষুকে ধোকা দেওয়া হইতেছে বরং আমাদের উপর জাদু করা হইয়াছে ইহা আমাদের কীর্তি বিশেষ যে আসমানে আমরা বহু সংখ্যক সুদৃঢ় দুর্গ বানাইয়াছি সেই সবকে দর্শকদের জন্য সুসজ্জিত করিয়া দিয়াছি এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে সেগুলিকে সুরক্ষিত করিয়াছি কোন শয়তান উহাতে প্রবেশ করিতে পারে না তবে কেহ কোনো কিছু আড়ি পাতিয়া শুনিয়া ফেলিলে ভিন্ন কথা কিন্তু সে যখন কোনো কিছু আড়ি পাতিয়া শুনিতে চেষ্টা করে তখন একটি উজ্জ্বল অগ্নিশিখা উহার পশ্চাতে ধাবিত হয় আমরা জমিনকে বিস্তৃত করিয়াছি, উহাতে পাহাড় গাড়িয়া দিয়াছি, উহাতে সব প্রজাতির উদ্ভিদ যথাযথ মাপযোখা পরিমাণে উৎপাদন করিয়াছি। এবং উহাতে জীবিকার উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছি তোমাদের জন্য, আর সেই অসংখ্য মাখলুকের জন্য যাহাদের রিজিকদাতা তোমরা নও। কোন জিনিসই এমন নাই যাহার সম্পদের স্তূপ আমাদের নিকট বর্তমান নাই, আর যে জিনিসই আমরা নাজিল করি এক নির্দিষ্ট পরিমাণেই নাজিল করিয়া থাকি। فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين ফলদায়ক বায়ু আমরাই পাঠাই, তারপর পানি বর্ষণ করি, আর সেই পানি দ্বারা তোমাদের সিক্ত করি, এই সম্পদের খাজাঞ্চি তোমরা নও। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ জীবন ও মৃত্যু আমরাই দিয়া থাকি এবং আমরাই সকলের উত্তরাধিকারী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন পূর্বে যে সব লোক তোমাদের মধ্য হইতে চলিয়া গিয়াছে তাহাদিগকেও আমরাই দেখিয়া রাখিয়াছি, আর পশ্চাতে আগমনকারী লোকেরাও আমাদের চোখের সম্মুখে রহিয়াছে। তোমাদের রব নিশ্চিতই এই সবকে একত্রিত করিবেন, তিনি মহা জ্ঞানীও এবং সুবিজ্ঞ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন আমরা মানুষকে পচা মাটির খামির হইতে বানাইয়াছি। ওয়াল জা ইহার পূর্বে জিনজাতিকে আমরা আগুনের লেলিহান শিখা হইতে সৃষ্টি করিয়াছি। অতঃপর স্মরণ করো সেই সময়কার ব্যাপার যখন তোমাদের রব ফেরেশতাগণকে বলিলেন, আমি পচা মৃত্তিকার শুষ্ক গাছলা হইতে একটি মানুষ পয়দা করিতেছি, আমি যখন উহাকে পুরা মাত্রায় অবয়ব দান করিব এবং উহাতে নিজের রূহ হইতে কিছু ফুকিয়া দিব, তখন তোমরা উহার সামনে সিজদায় পড়িয়া যাইবে। ফলে সব ফেরেশতাই সিজদা করিল, ইবলিস ব্যতীত, কারণ সে সিজদাকারীদের সঙ্গী হইতে অস্বীকার করিল। রব জিজ্ঞাসা করিলেন, হে ইবলিস, তোর কি হইয়াছে, তুই সিজদাকারীদের সঙ্গী হইলি না কেন? قال لم اكن لاسجد لبشر خلقته من صلصال من حمئ مسنون সে বলিল, এমন মানুষকে সিজদা করা আমার কাজ নয় যাহাকে তুমি পচামাটির শুষ্ক খামির হইতে সৃষ্টি করিয়াছো। قال فاخرج منها فانك رجيم রব বলিলেন, ঠিক আছে, তুই এখান হইতে বাহির হইয়া যা, কেননা তুই ধিক্কৃত প্রত্যাখ্যাত। অতঃপর বিচার দিবস পর্যন্ত তোর উপর অভিসম্পাত। সে বলিল, হে আমার রব, তাহাই যদি হইয়া থাকে তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও যখন সব মানুষকে উঠানো হইবে। বলিলেন, আচ্ছা, তোকে অবকাশ দেওয়া হইল সেই দিন পর্যন্ত যাহার সময় আমাদেরই জানা আছে। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলিল আমার রব যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ অনুরূপভাবে আমিও এখন পৃথিবীতে ইহাদের জন্য চাকচিক্যের সৃষ্টি করিয়া ইহাদের সবাইকে বিভ্রান্ত করিয়া দিব অবশ্য তোমার সেই সব বান্দা ছাড়া যাহাদিগকে তুমি ইহাদের মধ্য হইতে একনিষ্ঠ বানাইয়া লইয়াছ বলিলেন ইহা একটি সোজা ও ঋজু পথ ইহা আমার পর্যন্ত পৌঁছায় ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين ইহাতে কোনো সন্দেহ নাই যে আমার প্রকৃত বান্দা যাহারা তাহাদের উপর তোর কোনো আধিপত্য চলিবে না তোর কর্তৃত্ব তো কেবল সেই বিভ্রান্ত লোকদের উপরে চলিবে যাহারা তোর অনুসরণ ও আনুগত্য করিবে وان جهنم لموعدهم اجمعين আর এই সবের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তির ওয়াদা এই জাহান্নাম ইহার সাতটি দরজা রহিয়াছে প্রত্যেকটি দরজার জন্য তাহাদের মধ্য হইতে একটি অংশকে বিশেষভাবে নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে পক্ষান্তরে মুত্তাকি লোকেরা অবস্থান করিবে বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে এবং তাহাদিগকে বলা হইবে যে ইহাতে প্রবেশ করো পূর্ণ শান্তি ও নিরাপত্তা সহকারে নির্ভয়ে নিশ্চিন্তে তাহাদের মধ্যে যাহা কিছু সামান্য কপটতার ত্রুটি থাকিবে তাহা আমরা বাহির করিয়া দিব তাহারা পরস্পর ভাই ভাই হইয়া সামনাসামনি আসনের উপর বসিবে তাহারা সেখানে না কোনো কষ্টের সম্মুখীন হইবে না সেখান হইতে তাহারা কখনো বহিষ্কৃত হইবে হে নবী আমার বান্দাগণকে সংবাদ দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান কিন্তু সেই সঙ্গে আমার আজাব অত্যন্ত পীড়াদায়ক ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون আর এই লোকদিগকে খানিকটা ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও তাহারা যখন তাহার নিকট আসিল এবং বলিল তোমার প্রতি সালাম তখন সে বলিল তোমাদের দেখিয়া আমাদের ভয় হইতেছে قالوا لا توجل إنا نبشرك بغلام عليم তারা জবাব দিল ভয় পাইও না আমরা তোমাকে এক বড় জ্ঞানী ছেলের সুসংবাদ দিতেছি ইব্রাহিম বলিল তোমরা আমার বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিতেছ একটু চিন্তা করিয়া দেখো না তোমরা আমাকে কি ধরনের সুসংবাদ দিতেছ قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা জবাব দিল আমরা তোমাকে ঠিক সত্যই সুসংবাদ দিতেছি তুমি নিরাশ হইও না قال ومن يقنط من رحمة ربه إلا الضالون ইব্রাহিম বলিল নিজের মাবুদের রহমত হইতে তো কেবল গোমরা লোকেরাই নিরাশ হইয়া থাকে قال فما خطبكم ايها المرسلون পরে ইব্রাহিম জিজ্ঞাসা করিল হে আল্লাহ প্রেরিত লোকেরা কোন অভিযানে আপনারা আগমন করিয়াছেন قالوا اننا ارسلنا الى قوم مجرمين তাহারা বলিল আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হইয়াছি الا آل لوط اننا لمنجوهم اجمعين الا امراته قدرنا انها لمن الغابرين কেবলমাত্র লুতের পরিবারের লোকেরাই ইহা হইতে রক্ষা পাইবে, তাহাদিগকে আমরা রক্ষা করিব, তবে তাহার স্ত্রী ছাড়া, যাহার জন্য আমরা তকদির ঠিক করিয়া দিয়াছি যে সে পিছনে অবস্থানকারী লোকদের মধ্যে সামিল থাকিবে। অতঃপর যখন এই প্রেরিতরা লুতের নিকট পৌঁছিল, তখন সে বলিল, আপনাদিগকে তো অপরিচিত মনে হইতেছে। তারা জবাবে বলিল, না, আমরা সেই জিনিসই লইয়া আসিয়াছি যাহার আগমন সম্পর্কে এই লোকেরা সন্দেহ পোষণ করিতেছিল। আমরা তোমাকে সত্য বলিতেছি যে আমরা তোমার নিকট সত্য সহকারে আসিয়াছি। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون কাজেই এখন তুমি কিছু রাত থাকতেই নিজের ঘরের লোকদের লইয়া বাহির হইয়া যাইবে এবং নিজে তাহাদের পিছনে পিছনে চলিতে থাকিবে। তোমাদের মধ্যে কেহ যেন পিছনের দিকে চাহিয়া না দেখে, সোজা চলিয়া যাইবে যেদিকে যাওয়ার জন্য তোমাদিগকে হুকুম দেওয়া হইতেছে। আর তাহার নিকট আমরা এই ফয়সালা পৌঁছাইয়া দিয়াছি যে সকাল হইতে না হইতেই এই লোকদের মূল উৎপাটন করিয়া ফেলিতে হইবে। ইতিমধ্যে শহরের লোকেরা খুশিতে আপ্লুত হইয়া লুতের বাড়ির উপর চড়াও হইল। লুত বলিল, ভাইরা, ইহারা আমার অতিথি, আমাকে অপমানিত করিও না। আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জিত ও লাঞ্ছিত করিও না। قالوا اولم ننهك عن العالمين লোকেরা বলিল, আমরা কি তোমাকে বারবার নিষেধ করি নাই যে দুনিয়ার সবকিছুর ঠিকাদার হইও না? قال هؤلاء بناتي ان كنتم فاعلين লুত কাতর হইয়া বলিল, তোমাদের যদি কিছু করিতেই হয় তাহা হইলে এই যে আমার কন্যারা বর্তমান রহিয়াছে। তোমার প্রাণের শপথ হে নবী, সেই সময় তাহাদের উপর যেন একটি মারাত্মক নেশা চাপিয়া বসিল যাহাতে তাহারা আত্মহারা হইয়া যাইতেছিল। শেষ পর্যন্ত পূর্ব দিগন্ত আলোকিত হইতেই তাহাদিগকে এক প্রচণ্ড ও ভয়াবহ ধ্বনি আসিয়া ঘিরিয়া ধরিল। فجعلنا عاليها سافلها وامطرنا عليهم حجارة من سجيل আর আমরা সেই জনপদটিকে সমূলে উল্টাইয়া ফেলিলাম এবং তাহাদের উপর সুপক্ক মাটির প্রস্তর বৃষ্টি বর্ষণ করিলাম। ان في ذلك لآيات للمتوسمين এই ঘটনার বিরাট নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা বিচক্ষণ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন। আর সেই অঞ্চলটি সাধারণ লোক চলাচলের পথের পাশে অবস্থিত। ইহাতে বিরাট শিক্ষার উপাদান রহিয়াছে তাহাদের জন্য যাহারা ইমানদার লোক। আর আইকাবাসীরা জালিম ছিল, তোমরা লক্ষ্য করো, আমরা তাহাদের উপরও প্রতিশোধ লইয়াছি। এই দুইটি জাতির পরিত্যক্ত এলাকাই প্রকাশ্য জনপথের উপর অবস্থিত। হিজরের লোকেরা ও নবী রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। আমরা আমাদের আয়াত তাহাদের নিকট পাঠাইয়াছি, আমাদের নিদর্শন সমূহ তাহাদিগকে দেখাইয়াছি, কিন্তু তাহারা এইসবের প্রতি কোন ভ্রুক্ষেপই করে নাই। তাহারা পাহাড় খোদাই করিয়া বসবাসের গৃহ নির্মাণ করিত এবং নিজেদের অবস্থানে তাহারা সম্পূর্ণ নির্ভীক ও নিশ্চিন্ত ছিল। শেষ পর্যন্ত এক বিকট ও ভয়াবহ শব্দ তাহাদিগকে সকাল হইতেই পাকড়াও করিল। এবং তাহাদের উপার্জন তাহাদের কোনো কাজে আসিল না। আমরা জমিন ও আকাশমণ্ডলকে এবং এই দুইয়ের মধ্যবর্তী যাবতীয় বস্তুকে মহাসত্য ব্যতীত অপর কোন ভিত্তিতে সৃষ্টি করি নাই, আর চূড়ান্ত ফয়সালার সময় নিঃসন্দেহে আসিবে। অতএব হে মুহাম্মদ, তুমি ভদ্রচিত ভাবে ক্ষমা করিতে থাকো। নিঃসন্দেহে তোমার রব সবকিছুরই সৃষ্টিকর্তা এবং সবকিছুই তিনি জানেন। আমরা তোমাকে এমন সাতটি আয়াত দিয়া রাখিয়াছি যাহা বারবার আবৃত্তি করার যোগ্য, এবং তোমাকে দান করিয়াছি মহান কুরআন। لا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين। তুমি এই দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চক্ষু তুলিয়া তাকাইবে না, যাহা আমরা ইহাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকদিগকে দিয়া রাখিয়াছি, আর না ইহাদের অবস্থার জন্য নিজের মনে কষ্টবোধ করিবে। ইহাদের পরিবর্তে ইমানদার লোকদের প্রতি মনোযোগ দিবে। وقل اني انا النذير المبين। আর অমান্যকারীদের বলিয়া দাও যে আমি তো স্পষ্ট ভাষায় সতর্ককারী, ভীতি প্রদর্শক মাত্র। كما انزلنا على المقتسمين الذين جعلوا القران عضين। ইহা তেমন ধরনের সতর্কীকরণ যেমন আমরা সেই ভক্তকারীদের প্রতি পাঠাইয়াছিলাম যাহারা নিজেদের কুরআনকে টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে। অতএব তোমার রবের নামে শপথ, অবশ্যই এইসব লোককে জিজ্ঞাসা করিব যে তোমরা কি করিতেছিলে। কাজী হে নবী, যে জিনিসের হুকুম তোমাকে দেওয়া হইতেছে তাহা জোরে সোরে উচ্চ কণ্ঠে বলিয়া দাও, এবং শীতকারীদের বিন্দুমাত্র পরোয়া করিও না। যাহারা আল্লাহর সহিত অপর কাহাকেও ইলা বানাইতেছে, তোমার পক্ষ হইতে সেই সব বিদ্রুপকারীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আমরাই যথেষ্ট, অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে। وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُن مِّنَ السَّاجِدِينَ। আমরা জানি এই লোকেরা যেসব কথাবার্তা বানাইয়া তোমার উপর আরোপ করে সে কারণে তোমার হৃদয় খুবই ব্যথিত হয়। ইহার প্রতিবিধান এই যে তুমি তোমার মাবুদের প্রশংসা সহকারে তাহার তসবিহ পাঠ করিতে থাকো, তাহার উদ্দেশ্যে সিজদা আদায় করো। واعبد ربك حتى ياتيك اليقين। এবং সেই চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত তোমার রবের বন্দেগী করিতে থাকো যে মুহূর্তের উপস্থিতি সম্পূর্ণ নিশ্চিত।